নয়নগঞ্জের নারায়ণ ঠাকুর সেই দেখুন গঞ্জের মাইয়া, নয়নগঞ্জের নারায়ণ ঠাকুর সেই দেখুন গঞ্জের মাইয়া, রঙ্গিলা পালুড়াইয়া লইয়া যায় লইয়া যায়, গঞ্জের মাইয়া লইয়া যায় লইয়া যায় রে, নয়নগঞ্জের নারায়ণ ঠাকুর সেই দেখুন গঞ্জের মাইয়া, আরে রঙ্গিলা পালু হুড়াইয়া লইয়া যায় লইয়া যায়, গঞ্জের মাইয়া লইয়া যায় রে।